ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরান মুহিব্বিনাতুর তেকান সওয়াল হোসের সওয়াল ইদে হায়াত নেফাস আলামায় হন জানাবতলা মানুষ ইয়া হাদিস ইদে মানুষ ইনে জিকির করি ফেলিব নে আল্লাহ জিকির করা যাইব নে ইয়ান সওয়াল করছি ইয়ান জবাব আগত দিয়া গিল ওই তো হার জবাব ন হোসা ও নলে কামেল ন তো ইয়ান জব মহাদবিল্লাহ তৌফিক দুনিয়া মাঝে দিন ওলামা ক্লাসে গুজরি গিয়ে গই ইম বেগুনার আজমান অকল গজ্জে ইমাম নবী রহমতুল্লাহ আলাইহি আজমা আল উলামা আলা জাওয়াজ যিকির বিল কলবি ওয়াল লিসান লিল মুহদিস ওয়াল জুনুব ওয়াল হায়িদ ওয়াল নুফাসা ওয়া যালিকা ফিত তাসবীহ ওয়াত তাহলিল ওয়াত তাহমীদ ওয়াত তাকবীর ওয়াস সালাতি আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়াদ দুআ ওয়া গায়রা যালিক লাকিন ক্বিরাআতুল কুরআন হারামুন আলা জুনুবি ওয়াল হায়িদ ওয়াল নুফাসা যালিকা আলা ক্বাউলি আকসার আহলিল ইলম মিন আসহাবিন নবী ওয়াত তাবিঈন ওয়া মান বা'দহুম আল্লাহু আলাম। তাহলে বায়ান জিকির করন জুবানে করন কলবে করন মুহদেস যেতারা নাকি হাদস হইয়ে ও যেতারা জানাবতর হালতত হায়দের হালতত নেবাতর হাতমা জিকির করা যাইব সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ইল্লাল্লাহ নবীর দরুদ শরীফ ফরনিং করা যাইব এরম্মা যখন মানা নাই লেকিন কোরআন শরীফ ফরন মানা হাদিস আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহুমা বেঙ্গর দান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ক্বালা লা তাকরাউল হায়দ ওয়া লা আল জুনুব শাইয়্যা মিনাল কুরআন ইবা তিরমিযী মাজা আসদা হাদিস الحديث حسن يعني درجته حسن بالشواهد الله اعلم تولي حيد نبي صلى الله عليه وسلم جناب تعالى انسان دبت جناب تعالى حضرت ما يقول مر بوليو بيكون شريف فرينا ولي لكن ده تكيت ما ذكر اسين زبانه وزبانه قلبه فوري غريب ارداسي بعض علماء كلام كل حد كي حيد الدين نبي صلى الله او جناب تعالى مانش مسوت حالته ما جي ان لله وان اليه راجعون ان الله দাবম মাদে সেয়ারাম মাদে গাড়ি মাদে উড়িয়েছে মাঝে সুবহান আল্লাহি সাখখার আলানা হাদা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ইহল জুবানের মাঝে সালাই ভারিব জুবানের মাঝে কুরআন শরীফ কসদন করি আরে জুবানের মাঝে এনে এজরা করি ভারিব এন বাদ উলামায়ে কেরাম কল হই আল্লাহু আলাম আমুমান জিয়ান সওয়াল গুজে জিকির করা যাইব না কেন যাইব ইয়ান যাইব দিয়ান মাঝে উলামায়ে কেরাম কলর এজমান কল গেলাম আল্লাহু আলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।